السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা আলোচনা করছিলাম সেই লোক সম্পর্কে যে লোক মুসলমানদের দলভুক্ত নয়, যে মানুষ উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত নয়, যে মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পর্যায়ভুক্ত নয়। কোন কোন মানুষ আমরা ধারাবাহিকভাবে আগে বলে এসেছি, আজকেও কিছু লোকের কথা বলব যাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমার দলভুক্ত নয়। কিছু লোক আছে যারা বাড়াবাড়ি করে, যে নামাজ রোজা কোরআন হাদিসে এসেছে তার থেকে বেশি করতে চায়, যে আমল যতটুক পরিমাণে করা দরকার তারা মনে করে তা যথেষ্ট নয়, ফলে আরো বেশি করতে চায়, যে বিশ্বাস যেভাবে রাখা দরকার তার থেকে বেশি অতিরঞ্জিত বিশ্বাস রাখে, ফলে আবেগে পড়ে অতিরিক্ত কিছু করে সে উম্মতে মুহাম্মাদি থেকে খারিজ হয়ে যায়। একটা উদাহরণ নেন, মা আয়েশার কাছে কিছু সাহাবী এলেন, এসে বললেন, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন, তিনি ঘরে কিভাবে কত পরিমাণ কি রকম ইবাদত করেন। তো মা যেভাবে দেখেছেন সেভাবে বললেন, তিনি নামাজ পড়েন এবং ঘুমান, রাত্রের নামাজ, ফরজ নামাজের কথা প্রশ্ন নয়, ফরজ নামাজ সবাই পড়বে, কিন্তু প্রশ্ন হল রাতের নামাজ কতটা টাইম ধরে তিনি পড়েন। বলেন রাতের নামাজ তিনি পড়েন আবার ঘুমানো, রোজা রাখেন, কোনদিন ইফতার করেন ইত্যাদি ইত্যাদি। তিনি যেমন দেখেছেন বললেন, লোকগুলো ভাবল যে তিনি তো আল্লাহর রাসূল, তার সাথে আমাদের তুলনা কোথায় হয়, তিনি অল্প কিছু করলেও, মানে তারা আল্লাহর রাসূলের এই কাজগুলোকে অল্প মনে করলেন, এই সাহাবাগণ আল্লাহর রাসূলের আমলকে অল্প গণ্য করলেন, ফলে বললেন যে রাসূলের সাথে আমাদের সাথ নেই, তার আগেকার পরেকার কোন গুনাহ নেই, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিয়েছেন। গুনাহ বলতে ত্রুটি, কোন নবী তো গুনাহ হতে পারে না, তাই না? অতএব আমাদেরকে এর থেকে বেশি করতে হবে। সুতরাং একজন বলল, আমি সারা রাত্রি নামাজ পড়ব, সারা সারা রাত নামাজ পড়ব, স্ত্রীদের কাছেই যা, স্ত্রীর কাছে যাব না। একজন বলল আমি বিবাহ করব না, একজন বলল আমি রোজা রেখেই যাব, তার মানে ইফতারই করব না। রোজা রাখার নিয়ম কি? সব থেকে বেশি যদি কেউ রোজা রাখতে চায় তো তার নিয়ম কি? একদিন রাখবে আর একদিন রাখবে না, এই হচ্ছে রোজা রাখার নিয়ম। কার রোজা ছিল এটা? দাউদ আলাইহিস সালামের। কিন্তু কোন কোন মানুষ বলে না আমি ডেলি রাখবো, এটা কি অতিরঞ্জন ও বাড়াবাড়ি, আবেগে পড়ে আল্লাহর ওয়াস্তেই রাখবে, কিন্তু আল্লাহর ওয়াস্তে রাখলেই তার নিয়ম আছে, যে নিয়মে যদি আপনি আল্লাহকে না মানেন, তার ইবাদত না করেন, অনিয়মভাবে করলে হবে না। হুজুর ক্ষতি কি? অনেকে বলে ক্ষতি কি, আমার ডিউটি সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, আমি যদি সূর্য ডোবার পরেও আমি আমার মনিবের, আমার প্রভুর, আমার মালিকের, আমার বসের যদি কাজ করি তো বস খুশ হবে না না খুশ হবে? আমার স্ত্রী যদি আমাকে শাড়ি আনতে বলে, আমি শাড়ির উপর যদি চুড়ি নিয়ে যাই, আমি তার জন্য ব্লাউজ নিয়ে যাই, তাহলে আমার স্ত্রী খুশ হবে নাকি না খুশ হবে? বেশি পেয়ে খুশ হওয়ার কথা, তুমি শাড়ি চেয়েছিলে, শাড়ির ওপরে চুড়ি এনে দিয়েছি, তো খুশ হওয়ার কথা। প্রভু যতটুকু ডিউটি পাওয়ার কথা তার থেকে বেশি ডিউটি করছি, এ তো প্রভুর মালিকের খুশ হওয়ার কথা। এটা হচ্ছে সাধারণ পার্থিব্য জগতের ক্ষেত্রে, পার্থিব্য আমলের ক্ষেত্রে এটা চলবে, হতে পারে স্ত্রী খুশ হবে, কিন্তু যদি আপনি তার নিয়ম মাফিক না মেনে করেন তাতেও খুশ হবে না। আপনার স্ত্রীর হাতে চুড়ি লাগে যে সাইজে, তার থেকে যদি ছোট নিয়ে যান খুশ হবে? ব্লাউজ লাগে মনে করুন 34 সাইজের, আপনি নিয়ে গেলেন 40 সাইজের কিংবা 24 সাইজের, তাহলে খুশ হবে? মাপ অনুযায়ী যদি নিয়ে যান তাহলে খুশ হবে। মালিক, মালিকের খিদমত আপনি করেন, কিন্তু মালিক যে সময় নিজের খাস কাজে থাকেন, নিজের স্ত্রীর সঙ্গে বসে আছেন, সেই সময় লুটুপুটু করছে কাজ করার জন্য, আরে তোমার ডিউটি শেষ, তুমি চলে যাও, বিরক্ত হবে। সব ক্ষেত্রে তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন, এ কথা পার্থিব্য ক্ষেত্রে বলা যায়, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের ক্ষেত্রে না। যখন আপনি ইবাদত করবেন তখন মাপ অনুযায়ী ইবাদত, তাই না? এই জন্য মূলত ইবাদত নিষিদ্ধ, যে কোনো প্রকারের ইবাদত মূলত কি নিষিদ্ধ, যতক্ষণ না তার দলিল পাওয়া যায়। দলিল পেলে তবে ইবাদত করা যাবে, বলা যাবে না এটা কি নিষেধ আছে, কোরআন হাদিসে নিষেধ আছে, করা যাবে না। আরে কোরআন হাদিসে নিষেধ না থাকলে যে করা যাবে তা তো নয়। ফরজ নামাজের পর মোনাজাত করার জন্য লোকেরা বলে এটা কি নিষিদ্ধ, এটা কি নিষেধ আছে, আরে নিষেধ না থাকলেই যে করা যাবে তা নয়। আপনারা বলুন, সকাল 10টায় আজান দিয়ে আর একটা জামাত করে যে একটা নতুন নামাজ নিয়ে আসা হয়, নামাজ নামাজই, নামাজ তো ভালো জিনিস, এবারে সকাল 10টায় জোহরের 2-4 ঘন্টা আগে যদি আজান দিয়ে জামাত করে মসজিদে একটা নামাজ পড়ি, নিষেধ আছে কোথাও কোরআন হাদিসে? বলতে পারবেন কোরআন হাদিসে কোথাও নিষেধ আছে? কোন বড় আলেমও বলতে পারবেন না কোথাও নিষেধ আছে, তার মানে চলবে করা না। ইবাদত মূলত নিষিদ্ধ যতক্ষণ না তার দলিল এসেছে, আর খাওয়া পান করা পড়ার ব্যাপারে মূলত বৈধ যতক্ষণ না তা হারাম হওয়ার দলিল এসেছে। এখন ইবাদত এবং তার পরিমাণও নির্ধারিত, তার পরিমাণও নির্ধারিত করা আছে, এই পরিমাণের বাইরে, পরিমাপের বাইরে করা যাবে না। অতএব তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন বলে আপনি বাড়তি করবেন ইবাদত বা বেশি করে করবেন তা পছন্দনীয় নয়। যে বললাম সারা রাত নামাজ পড়ব, প্রত্যেক দিন রোজা রাখবো, স্ত্রীর কাছেই যাব না, একজন বলল মাংসই খাবো না, কারণ মাংস খাওয়াতে কি আছে, এক প্রকার স্বাদ আছে, সেই স্বাদ গ্রহণ করলে দুনিয়ার দিকে বেশি ঝুঁকে পড়বে। এই যে অনেকে বাড়ি করে না, বলে বাড়ি করলে দুনিয়ার দিকে ঝুঁকে পড়বে, তার মানে কোন রকম থাকবো তাহলে দুনিয়ার দিকে ঝুঁকে পড়বো না, তাদের এক এক রকমের চিন্তাধারা আছে, ভালো ভালো খাবো না। এই কথা মা আয়েশার সামনেই তারা আলোচনা করলেন। তারপর যখন তারা ফিরে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এলেন, মা আয়েশা বললেন এইরকম কিছু লোক এসেছিল, তারা আপনার ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করল, আর যেন তারা আপনার ইবাদতকে নগণ্য মনে করল, মানে অল্প মনে করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বেরিয়ে মসজিদে গেলেন, গিয়ে বললেন মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, কি হলো কিছু লোক এসে এইরকম কথা বলে, সব প্রত্যেক দিন রোজা রাখবো, সারা রাত নামাজ পড়বো, আমা ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম, বলো তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় কে করে? আমি করি। আল্লাহর ব্যাপারে বেশি জানেন কে? আমি জানি। ওয়ালাকিন্নি, আসুন শোনো, তা সত্ত্বেও আমি রোজা রাখি, ওয়া উফতির, রোজা বা একদিন রোজা রাখি না, ওসাল্লি ওয়া আরকুদ, নামাজ পড়ি এবং শুই বা ঘুমাই, ওয়া তাযাওয়াজুন নিসা, এবং স্ত্রী আমার 9-9টা স্ত্রী একসঙ্গে, এবং প্রত্যেকের জন্য পালি করা আছে, স্ত্রীদের কাছে যাই। শোনো, ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, সুতরাং যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার সুন্নাহর ব্যাপারে যে অনাগ্রহ প্রকাশ করবে, সে আমার দলভুক্ত নয়। আমার সুন্নাহ কি, আমার তরিকা কি, দেখো আমার তরিকা হলো নামাজ পড়ি এবং ঘুমাই, রোজা রাখি আবার না রাখি, স্ত্রীদের কাছে যায়। তুমি যদি বলো না আমি স্ত্রীদের কাছেই যাব না, তার মানে তুমি নবীর থেকে বেশি বড় হয়ে গেলে। আমি সারা সারা রাত নামাজ পড়বো, তার মানে নবীর থেকেও বেশি হয়ে গেলে। আমি প্রত্যেক দিন রোজা রাখবো, তার মানে নবীর থেকেও বেশি তুমি বেশি জানতে পারলে বা বেশি আমল করতে চাও। এই আবেগময় মন নিয়ে যদি কেউ আমার তরিকার বাইরে কিছু করে, তাহলে তোমায় কিছু দেবো বলে চাই যে আমার মন কাজ কথা খাটবে না। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমার তরিকার বহির্ভূত, অতএব আমার দল থেকেও সে দল ছাড়া, আমার দল ছাড়া সে লাগামহারা, লাগামহীন, এমন ইবাদত আল্লাহ তাআলা পছন্দ করেন না। বরং যেটা দরকার, যে পরিমাণে দরকার, আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, নবীর মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, তরিকার মাধ্যমে, সেটাই পালন করতে হবে। তার বেশি করতে গেলে আল্লাহ গ্রহণ করবেন না। আর সে নবীর উম্মত থেকে কি হয়ে যাবে, খারেজ হয়ে যাবে। এই হাদিস আনাস থেকে বর্ণিত, বুখারি মুসলিমে বিভিন্ন জায়গাতে হাদিসে আছে, আর অন্য বর্ণনায় আছে আর নিকাহ সুন্নতি ফামাল্লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ হলো, বিবাহ হলো আমার সুন্নত, সুতরাং যে আমার সুন্নত অনুযায়ী আমল করবে না সে আমার দলভুক্ত নয়। ওয়া তাযাওয়াজু ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম ইয়াওমাল কিয়ামা, তোমরা বিবাহ করো কারণ উম্মতি বেশি নিয়ে আমি কিয়ামতের দিনে গর্ব করব। ওমান কানা যা তাউলি ফালিয়ানকা, যা সামর্থ্য আছে সে যেন বিবাহ করে। ওমান লাম ইয়াজিদ ফালাইহি বিসিয়াম, যে যা সামর্থ্য নেই সে যেন রোজা রাখে। ফাইন্না সাওমা লাহু বিজা, কারণ রোজা হলো তার জন্য উপশমকারী। এখানে কথা হলো কি, যে তোমরা বিবাহ করো, বিবাহ করা আমার সুন্নত। এখন যদি কেউ মনে করে যে আমি বিবাহ না করে খালি আল্লাহর ইবাদত করব, বিবাহ করলে অতিরিক্ত ভাবে আমার সময় নষ্ট হবে, বিবাহ করলে আমার অতিরিক্ত ভাবে সময় নষ্ট হবে, অথচ বিবাহকে বলা হয়েছে অর্ধেক দিন। যাদের বিবাহ হয়নি তাদেরকে জিজ্ঞেস করুন, যাদের বিবাহ হয়নি তাদেরকে জিজ্ঞেস করুন, বিবাহ হল অর্ধেক দিন, অর্ধেক ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুতরাং যে বিবাহ করবে তার অর্ধেক ইসলাম পূর্ণ হয়ে যাবে, বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করে। আর অনেকে মনে করে কি, বিবাহ না করলে আমার সংসারটা ভালো বিল্ডিং হবে, ভালো হবে, তারপরে আমার ইবাদত ভালো হবে। আমার বাসার পাশে একজনের বাসা ছিল, আমাদের ভাষাভাষী, তো সেখানকার মহিলা থেকে আমরা তসবির আওয়াজ শুনতাম, আর সে মহিলার একটা সন্তান ছিল, তারপর আর সন্তান নেয়নি, নিত না, এবং তাকে বলা হলে সে বলতো যে বেশি সন্তান নিলে পরে আল্লাহর ইবাদতে মন বসবে না, আল্লাহর ইবাদত করা যাবে না, আর সবসময় তসবির পড়ছি। হ্যাঁ, আর একটা কথা, অলংকার পড়ত না। তো সে ভাবত কি, যে সন্তান নিয়ে ব্যস্ত হয়ে যাব, এটা পায়খানা করেছে, ওটা ওই করেছে, ওটা খাজে তা, ওটাই করো সেই করো, এই ঝামেলা থেকে বাঁচব, দিয়ে আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদতে বেশি মন বসবে। এই ধারণা তার ঠিক ছিল না ভুল ছিল? ভুল ছিল, কারণ সে জানত না যে সন্তান পালন করাও এক প্রকার ইবাদত। মহিলাদের ঘরের যে দায়িত্ব, তবে হ্যাঁ কি থাকতে হবে, নিয়ত থাকতে হবে। এটা নয় যে আমি সংসারে কাজ করছি, অনেক মহিলা প্রচুর কাজ করতে হয় বলে আমাকে দাসী বানিয়ে রেখেছে। ভাই সবাই, প্রত্যেক মহিলাই তার স্বামীর দাসী, তাই না? আর প্রত্যেক স্বামী সে ঘরের দাস, তাকে বাইরের কাজ করতে হয়। এ তো নয় যে সে ঘরে নিজে বসে থাকে, বাইরে কিছু করে না, ভেতরে কিছু করে না, আর নিজেকে সবকিছু দাসী মনে করে, না দাসী মনে করার উপায় নেই। এখানে যদি তোমাকে বেশি কাজ করতে হয়, নিয়ত রাখো, তুমি তার স্বভাব পাবে। অতএব সংসারের কাজকর্ম করা ইবাদত, সন্তান পালন করা ইবাদত, সন্তান বন্ধ রেখে তুমি আল্লাহর ইবাদত করবে, এটা কোন তরিকা? এ তরিকা নবীর তরিকার বহির্ভূত। বিবাহ না করে তুমি আল্লাহর ইবাদতে মগ্ন হবে, এটা কোন তরিকা? আমার তরিকা নয়। আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, সুতরাং যে আমার সুন্নাহ থেকে, আমার তরিকা থেকে মুখ ফিরিয়ে নেবে, বিমুখ হবে বা বৈমুখ হবে, সে আমার দলভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ারকাবুল হিমার, তিনি গাধার উপরে সওয়ার হতেন। গাধার উপরে সওয়ার হতেন মানে, গাধার উপরে সওয়ার হতেন মানে গাধার উপরে চড়ে এখানে সেখানে যেতেন, তার মানে কি, প্রেস্টিজ আছে, আমি ঘোড়া ছাড়া চড়বো না, এটা না। যেমন আমাদের অনেকে যারা বড় বড় ভদ্রলোক আছে, সাইকেল চড়তে চায়, না না সাইকেল কেন চলবো, গাড়ি আনতে হবে। আপনার বড় বহু আলেম আছে যাদেরকে আপনি সাইকেলে করে আনতে যান, আসবে না, মোটর সাইকেল না, কি চাই, মারুতি চাই বা গাড়ি চাই, গাড়ি নিয়ে এসো। অনেকে আমার মারুতিতেও আসে না, এসিওয়ালা গাড়ি চাই, বুঝতে পারছেন, তাদের প্রেস্টিজে লাগে, তার তার যেমন সম্মান, সেই সম্মান অনুযায়ী তার কি চাই, গাড়ি চাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সমস্ত মানুষের সম্মানের থেকেও বেশি সম্মান, তিনি গাধায় চড়তেন, তার মানে তিনি ছিলেন বিনয়ী। ওয়ায়াকসিফুন নাআল, নিজের জুতা নিজে পরিষ্কার করতেন, ছিঁড়ে গেলে সেলাই করতেন। ওয়ায়ারফাউল কামিজ, আর কাপড় ছিঁড়ে গেলে, জামা ছিঁড়ে কি বলে আপনার, এই যে গায়ের কাপড় ছিঁড়ে গেলে তিনি সেলাই করতেন। ওয়ায়ালবাসুসুফ, আর পশমের লিবাস পরতেন, তার মানে মোটা লিবাস পরতেন। ওয়াইয়াকুলা, তিনি বলতেন, ওমান রাগিবা মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সুতরাং আমার তরিকা থেকে, আমার এই চলন বলন পরনের তরিকা থেকে যে মুখ ফিরিয়ে নেবে, বৈমুখ হবে, সে আমার দলে হতে পারে। তার মানে যে প্যাস্টিজ থেকে গাধায় চড়বে না, তার মানে কম কম পর্যায়ে যে আপনার এগুলো আছে, সওয়ারিগুলো আছে, চড়বে না, অথবা নিজের জুতা সে নিজে পরিষ্কার করবে না, তার চাকরকে পরিষ্কার করতে হবে, কিংবা কোন কোন মানুষের ট্রেডিশন আছে, মানে এ আছে আর কি, পরিষ্কার করবে না, হ্যাঁ নিয়মই হচ্ছে, বাবা ঘর থেকে যাবে বাজার করতে, তাকে রিক্সা চড়তে হবে, তারপরে জুতা নষ্ট হয়েছে, জুতো চাকরকে দিয়ে পাঠিয়ে জুতো পরিষ্কার করে পালিশ করিয়ে নিয়ে এসে তবে ঘরে যাবে, এটা তো একটা ট্রেডিশন হয়ে যায়, এটা কোন ভালো মানুষের আলামত নয়, এটা বিলাসিতার আলামত বটে, কিন্তু ভালো মানুষ হবে যে নিজের জুতা নিজে পরিষ্কার করবে, সেলাই করবে, এমন কি সংসারের কাজে স্ত্রীকেও সহযোগিতা করা, এটা প্রেস্টিজের ব্যাপার না, স্ত্রীর সাথে তার প্রয়োজন পড়লে সে কোনো একটা কাজ করতে পারছে না, যেমন চালের বস্তা বেচারি একা তুলতে পারছে না, তোলা দরকার হলে গ্যাস একা তুলতে পারছে না, তো আপনি হেল্প করুন, তারপর আরো অনেক কাজ আছে যে কাজ হয়তো ভারী হচ্ছে, চাপ হচ্ছে, সেই ক্ষেত্রে সে বেচারি একা করতে পারছে না, আপনি হেল্প করুন, এতে কি প্যাসেজের ব্যাপার আছে, আপনি কত বড়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ছিলেন, এত বড় মানুষ ছিলেন, তা সত্ত্বেও তিনি স্ত্রীর কাজে হেল্প করতেন, ছাগি দোয়াইতেন, ছাগলের দুধ দোয়াইতেন, সুতরাং নবী হয়ে যদি করা যায়, সাধারণ মানুষকে করা এটা কোনো ব্যাপারই না, তাকে করা উচিত, যে ব্যক্তি নাক ছিটকিয়ে বলবে না এগুলো আমার কাজ না, নবীর কাজ হওয়া সত্ত্বেও তার কাজ যদি না হয়, সে আমার দলভুক্ত নয়, সে নবীর দলভুক্ত নয়, এটা হল আপনার ইবনে আসাকিরের হাদিস। আর আরেকটা হাদিসে বলা হয়েছে, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি কি কলম, ফাকালা লাহু উক্তুব, এখন কিছু একশ্রেণীর মানুষ বলে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি কি আল্লাহ নবীর নূর, কিন্তু সে কথা ঠিক না, সে কথা ভুল বা জাল, অতিরঞ্জনকারীরা আল্লাহর নবীর সম্মানে অতিরঞ্জন করে হাদিস বানিয়েছে, সহি হাদিস হল আওয়াল আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি কলম, তারপরে বলা হল উক্তুব, কলম তুমি লিখো, কালা ইয়া রাব ওয়ামা আকতুব, আমার প্রতিপালক আমি কি লিখব, কালা উক্তুম মাকাদিরা কুল্লে শাই, তুমি প্রত্যেক জিনিসের তকদির লিখো, হাত্তা তাকুমা সাআ, কিয়ামত পর্যন্ত যা ঘটবে লিখো, বুঝতে পারলেন, তার মানে কি হলো, তাহলে তকদির বলে একটা জিনিস আছে, মান মাতা আলা গাইরি হাজা ফালাইসা মিন্নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এই বিশ্বাস ছাড়া যারা অন্য বিশ্বাসে মারা যাবে, সে তারা আমাদের আমার দলভুক্ত নয়, তার মানে আমার দলভুক্ত হতে হলে তকদিরে বিশ্বাস রাখতে হবে, আর এই জন্যই তকদির হল ছয়টি রুকনের, ইমানের ছয়টি রুকনের একটা রুকুন, রুকুন, যদি আপনি তকদিরে বিশ্বাস না করেন আপনি কাফের, তকদিরে বিশ্বাস করতে হবে, তবে তকদিরে বিশ্বাস করে তদবির করবেন না, না তা চলবে না, তকদিরে বিশ্বাস থাকবে তদবিরও চলবে, এ নয় খালাস, আল্লাহ যখন লিখে দিয়েছে যখন জান্নাতে লিখে, তবে জান্নাতে যে কোনো প্রকারে যাবই, আমি কিছুই করব না, আর জাহান্নামী বলে যে লেখা আছে তো খালাস, আমার আর কিছু দরকার নেই, যতই আমি নামাজ পড়ি রোজা করি আমি জান্নাত যেতে পারবো না, এই বলে বসে থাকলে হবে না, বরং তোমাকে কাজ তদবির করে যেতে হবে, তকদির তার নিজের কাজ করবে, আর তুমি যেটা করবে সেটাই তো তকদির, তুমি যেটা করবে সেটাই হচ্ছে তকদির, আল্লাহ তাআলা তোমাকে বাধ্য করেনি তুমি খারাপ কাজ করো, সুতরাং তদবির করে যেতে হবে আর তকদিরের উপরে বিশ্বাস রাখতে হবে, এক শ্রেণীর মানুষ বলে তকদির ফকদির কিছু নেই, মানুষ যা করে তাই, আর এরই বিপরীত এক শ্রেণীর মানুষ বলে যে তকদিরই সবকিছু, মানুষ হচ্ছে কলের গাড়ি, ড্রাইভার আল্লাহ তুমি, মানুষ হচ্ছে পুতুল, আর আল্লাহ যেমন নাচায় পুতুল তেমনি নাচে, বলে না এই দুটোই হচ্ছে ভুল, তার সঠিক কোনটা, তকদিরে লেখা আছে মানুষ নিজের ইচ্ছায় কাজ করে, তদবির করে, তদবির করতে হবে এবং তকদিরকে বিশ্বাস করতে হবে, এছাড়া এই বিশ্বাস ছাড়া যারা অন্য বিশ্বাসে মারা যাবে তারা আমার দলভুক্ত নয়, এটা হচ্ছে আবু দাউদের হাদিস। অন্য এক হাদিসে আছে, মান খারাজা মিনাত তাআতি ওয়া ফারাকাল জামাআহ ফামাতা মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি আনুগত্য থেকে সরে যাবে এবং জামাত থেকে দূরে যাবে তারপরে মারা যাবে সে জাহেলি মরণ মরবে। এখানে জামাত মানে কি? জামাত মানে কোন সংগঠন না। হাদিসে যে জামাতের কথা বলা হয়েছে, জামাত মানে কোন সংগঠন না, কোন দল না, কোন পার্টি না। এখানে জামাত মানে কি? এক রাষ্ট্র নেতার অধীনে সমস্ত প্রজা, এক রাজার অধীনে সমস্ত প্রজা। আপনি বলবেন আমি রাজাকে মানি না, এই রাষ্ট্র নেতাকে মানি না, তার মানে কি? একে বলা হয় বিদ্রোহী। বিদ্রোহী যে হবে, বিদ্রোহ যে করবে, তার কথা এখানে বলা হচ্ছে। এখানে কোনো সংগঠন করা, যদি কেউ জামাত এই জামাত না করে ওই জামাত না করে তাহলে এই কথা না, খবরদার বুঝবেন না এরকম কথা। বহু মানুষ বুঝিয়ে থাকে এবং বুঝে থাকে নি বলে এই জামাত না করলে পরে সে ইসলাম থেকে খারিজ, না খবরদার এরকম বুঝবেন না। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর সেই যুগে কোন সংগঠন ছিল না, জামাত ছিল নাকি? সুতরাং এই জামাত বলতে মুসলিমদের জামাত, যে জামাত এক মুসলিম রাষ্ট্র নেতার অধীনে আছে, তার থেকে, তার আনুগত্য থেকে যে বেরিয়ে যাবে কিংবা তার অধীন থেকে বিদ্রোহ ঘোষণা করবে। এখান থেকে আমাদের অনেকে বলে হচ্ছে সরকারপন্থী আলেম, বিদ্রোহীরা আমাদেরকে মনে করে সরকারপন্থী। আমরা কোনো পন্থী না, বরং আমরা তোমরা যে বিদ্রোহী, তোমরা বিদ্রোহী হতে পারো কিন্তু তোমাদের সব সপক্ষেই বলছি, তোমাদের জন্যই বলছি, তোমাদের প্রতি দয়াদ্র হয়েই বলছি। ভুল, খারেজি হওয়া ভুল। খারেজি হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যে খারেজি হবে তাকে কি করো, এসব আছে হাদিসে আছে। তোমাদের জন্য বলছি, আমি সরকারের পক্ষ হয়ে বলছি না, কোন সরকারের সাফাই গাইছি না, কোন সরকারের পক্ষ হয়ে বলছি না, কোন সরকারের বিদ্রোহ করা হবে ধরা হবে না সে কথাও আমি বলছি না। আমি তোমার জন্য বলছি, শোনো, যে সরকারের আন্ডারে বাস করবে তার বিরোধী কর্ম তৎপরতা করবে, এটা খারাপ জিনিস, এটা কোন জ্ঞানী মানুষের কাজ না। সুতরাং বিদ্রোহ কখন হবে কি হবে সেটা আলাদা কথা, কিন্তু যখন বিদ্রোহ করা চলবে না, আর যদি কেউ বিদ্রোহ করে তাহলে তার কথা বলা হচ্ছে, যে ব্যক্তি আনুগত্য থেকে বেরিয়ে যাবে বিদ্রোহ করবে এবং মারা যাবে, সে ব্যক্তি জাহিলি যুগের মরণ মারা যাবে। ওয়ামান কাতালা তাহতা রায়াতিন উম্মিয়াহ ইয়াগযিবু লি আসাবিয়্যা আও ইয়াদউ ইলা আসাবিয়্যা আও ইয়ানসুরু লি আসাবিয়্যা ফাকুতিলা ফাকতলাতুহু জাহিলিয়্যা। যে ব্যক্তি লড়াই লড়বে, কোন লড়াই লড়ল, জিহাদ কাকে বলে, যেটা আল্লাহর কালেমা উঁচু করার জন্য করা হয় সেটাই হল জিহাদ। বাকি যদি কেউ কোন স্বার্থে করে, নিজের স্বার্থে করে, নিজের আত্মীয়কে বাঁচানোর জন্য করে, নিজের কোন স্বার্থ সিদ্ধি লাভের জন্য করে, নিজের চাকরি বাজায় রাখার জন্য করে, নিজে টাকা পাওয়ার জন্য করে, নাম নেওয়ার জন্য করে, শহীদ হওয়ার জন্য করে, নিজের নাম নেওয়ার জন্য, আল্লাহর কাছে শহীদ হওয়ার জন্য না, কিছু নিজের নাম নেওয়ার জন্য, অন্ধ পক্ষপাতিত্বের ফলে করে, আপনি জানছেন যে আমার যে দল বা আমি যার সপক্ষে জিহাদ করছি সে ভুল পথে আছে, আপনি মানলেন না, বাস আপনার দল, অতএব আপনি তার সপক্ষে জিহাদ করতে লাগলেন। যদি কেউ অন্ধ পক্ষপাতিত্বের ফলে যুদ্ধ করে কিংবা অন্ধ পক্ষপাতিত্বের দিকে আহ্বান করে, এখন হঠাৎ করে দুটো দল হয়ে গেল বা দুটো দল এক অপরকে অপবাদ দিয়ে তখন যুদ্ধ শুরু হয়ে গেল, নিজে নিজের দিকে আহ্বান করতে লাগলো এটা করতে হবে, ও বলছে না এটা করতে হবে, অন্ধ পক্ষপাতিত্ব করে যদি কেউ যুদ্ধ করে আর সেই যুদ্ধে সে মারা যায় তাহলে তার মরণ হবে জাহিলি, তার হত্যা হবে জাহিলি যুগের হত্যা। ওমান খারাজা আলা উম্মতি ইয়াদরিবু বাররাহা ওয়া ফাজিরাহা, আর যে ব্যক্তি আমার উম্মতের উপরে বের হয়ে তার ভালো মন্দ সকলকেই হত্যা করবে, ওয়ালা ইয়াতাহাশা মিন মুমিনিহা ওয়ালা ইয়াফি লিযি আহদিন আহদাহা আহদাতিন আহদাহু ফালাইসা মিন্নি ওয়ালা আস্তু মিনহু, বের হয়ে একদম সাবব্যাং যাকে পায় তাকে খুন করে, অপরাধী নিরপরাধ সমস্ত মানুষকেই হত্যা করে, যেখানে সেখানে বোম ফাটিয়ে নিরপরাধ মানুষদেরকে, বেশিরভাগ নিরপরাধ মারা যায় না, অপরাধী মারা যায়, নিরপরাধ মানুষকে হত্যা করে, চোখ বন্ধ করে নারী পুরুষ হত্যা করা হারাম জিহাদেও, সেক্ষেত্রে তারা কোনো খেয়াল করে না, নারী পুরুষ পর্যন্ত হত্যা করে, ভালো মন্দ লোকের বিচার করে না, মোমেন অমোমেনের খেয়াল করে না, কোন চুক্তিবদ্ধ মানুষের চুক্তির খেয়াল করে না। চুক্তিবদ্ধ মানুষ কাকে বলে? চুক্তিবদ্ধ মানুষ কিন্তু মুসলমান না, অমুসলিম। কিন্তু মুসলিম দেশে চুক্তির মাধ্যমে জিজিয়া দিয়ে বাস করছে, ট্যাক্স দিয়ে সে বাস করছে, সে চুক্তিবদ্ধ মানুষ, তাকে হত্যা করা যাবে না। কিন্তু যদি হত্যা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু, সে আমার নয়, সে আমার দলভুক্ত নয়, আর আমি তার কেউ নই, আমি তারও দলভুক্ত নয়। বুঝতে পারলেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হতে হলে তার আইন মেনে চলতে হবে, তার যে যে বলেছেন জামাতবদ্ধভাবে বাস করতে হবে, বিদ্রোহ করা চলবে না, খারেজি হওয়া যাবে না। যদি কেউ খারেজি হয় তাহলে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার কেউ নয়, আমি তার কেউ নই। মুসলিম মুসনাদে আহমদ নাসাইতে হাদিস আছে। আর জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন উজরাকে বলেছেন আআযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা, বেউকুফদের শাসন থেকে আল্লাহ তোমাকে রক্ষা করুক। বেউকুফ, বেউকুফ লোক, নির্বোধ লোক, নির্বোধদের শাসন থেকে আল্লাহ তোমাকে রক্ষা করুন। কালা ওমা ইমারাতুস সুফাহা, এ রাসূল আল্লাহ, এ নির্বোধদের শাসন কি? কালা ওমারা ইয়াকুনু আবাদি, আমার পরে কিছু শাসক হবে, শাসক দল। লা ইহতাদুনা বিহাদি, যারা আমার হিদায়ত গ্রহণ করবে না, আমার নির্দেশ মেনে চলবে না। ওয়ালা ইস্তান্নুনা বিসুন্নতি, এবং আমার সুন্নাহ গ্রহণ করবে না। ফামান সাদদাকাহুম বিকাযিবিহিম ওয়া আআনাহুম আলা যুলমিহিম, সুতরাং এই শাসক দলের এই দুর্নীতি দেখা সত্ত্বেও, ইসলাম বিরোধী কার্যকলাপ দেখা সত্ত্বেও, যারা তাদেরকে সমর্থন করবে, তাদের মিথ্যাকে সত্য বলে জানবে, তাদের জুলমে অন্যায় তাদের সহযোগিতা করবে, তাদের অন্যায়কে সমর্থন করবে, ফালাইসু মিন্নি ফাউলাইকা লাইসু মিন্নি, তারা আমার দলভুক্ত নয়, ওয়ালাস্তু মিনহু, আমি তাদের কেউ নই। ওয়ালা ইয়ারিদুনা আলা হাউদি, আর তারা এই লোকেরা শাসকের কথা বলছেন, শাসকরা তো যা হবে হবে, যারা ওই শাসকের সমর্থন করবে তারা আমার হাউজে আসতে পারবে না, হাউজে কসরে পানি পান করতে পারবে না। যে পানি একবার পান করলে সারা জীবন তাকে পিপাসাই লাগবে না, আমার হাউজে আসতে পারবে না। ওমাল্লামি সাদ্দিক হুম বিকাযিবিহিম ওয়ালাম ইউইনহুম আলা যুলমিহিম ফাউলাইকা মিন্নি ওয়া আনা মিনহুম ওয়া সাইরুদুন আলা হাউজি, আর যে ব্যক্তির বিপরীত করবে, ঠিক আছে জালেম শাসক, তার জুলমি আমি তার অন্যায় সহযোগিতা করব না, তার মিথ্যাকে আমরা সত্য বলে মানব না, যথাসম্ভব বিদ্রোহ না করে, ঠিক আছে আইন চাপিয়ে দিলে যদি কেউ করতে বাধ্য হয় আলাদা কথা, যদি সরকারের পক্ষ থেকে কেউ করতে বাধ্য হয় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না করবেন না? যদি কেউ আপনাকে জোর করে গায়রুল্লাহকে সিজদা করতে বলে, না হয় আপনার জান চলে যাবে, তখন আপনি কি করবেন? সেটা আলাদা কথা, বাধ্য হলে আলাদা কথা, আর বাধ্য না হলে আপনি সেই আইন মানবেন না যেটা আল্লাহ আল্লাহ রসুলের বিরোধী আইন, সেই আইন মানা যাবে না। বলা হচ্ছে কি, যদি অন্যায় হয় তো অন্যায় কাজে কার অবাধ্যতা হয়? সৃষ্টি স্রষ্টার অবাধ্যতা হয়, আর বাধ্যতা হয় কার? সৃষ্টির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআত আলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতা করে কোন সৃষ্টির বাধ্যতা চলবে না। স্বামীর আনুগত্য স্ত্রীর উপরে ফরজ, কিন্তু স্বামী যদি এমন কিছু কাজ বলে যে কাজ করা ইসলামে হারাম, তাহলে স্বামী সেটা মানতে বাধ্য না, সে মানতে বাধ্য না। তারপর ছেলে তার পিতামাতার কথা শুনতে বাধ্য, কিন্তু এমন কিছু যদি আদেশ করে যা হারাম ইসলামে, তাহলে সে কি মানতে বাধ্য না? সে মানবে না। কি গুণা হবে মা বাপের কথা না শুনলে? গুণা হবে না, স্ত্রীও স্ত্রীরও গুণা হবে না। এক ফেসবুকে আমাকে একজন প্রশ্ন করলেন যে আমার স্বামী ঘরে ছবি রাখে, বিভিন্ন জনের ছবি টাঙানো আছে, প্রাণীর ছবি আছে, আমি সরালে আমাকে বকাঝকা করে, আমাকে মানা করে, নিষেধ করে, তো আমি যদি জোর করে সেগুলো সরিয়ে দিই, স্বামীর অবাধ্য হয়, তাহলে কি গুণাগার হব? আপনারা কি মনে করেন? না, গুনাহগার, কারণ এতে আপনি বাধ্য হচ্ছেন কার? মহান স্বামীর, যিনি সারা বিশ্বের স্বামী, তার বাধ্য হয়ে আপনি আপনার সাময়িক স্বামী যে আপনার অধিকারে যাকে দেওয়া হয়েছে, যার অধিকারে আপনাকে দেওয়া হয়েছে, সে আপনার দুনিয়ার স্বামী, আখেরাতের স্বামী বুঝলাম, কিন্তু ওই মহান স্বামীর অবাধ্যতা করে আপনার এই স্বামীর বাধ্যতা করা যাবে না। সুতরাং খেয়াল রাখতে হবে, যারাই আমাদের শাসক কিংবা পিতামাতা কিংবা স্বামী, যারাই আমাদের আনুগত্যের অধিকারী, তারা যদি অন্যায়ভাবে কিছু আদেশ করে তাহলে সেই আদেশ পালন করা আমাদের জন্য বৈধ নয়। তবে যদি বাধ্য হয়ে যায় তাহলে সেটা আলাদা কথা, যদি ইল্লা মাজুরের তুমি নাই, যদি বাধ্য হয়ে সেটা সে আইনটাকে মানতেই হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি সেটা বাধ্য, নিরুপায়, সে কথা আলাদা। এখানে বলা হচ্ছে যে কাব ইবনে উজরা, তুমি এই শ্রেণীর দুর্নীতিগ্রস্ত শাসকদের, জালেম শাসকদের খবরদার আনুগত্য করবে না। ইয়া কাব ইবনে উজরা আসসিয়ামু জুন্নাহ, হে কাব ইবনে উজরা শোনো, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, ওয়াসাদাকাতু তুতফিউল খাতিয়াহ, আর দান করলে কিছু পয়সা যদি দান করো, এই দান করলে গুনাহ মাফ হয়ে যায়, ওয়াসসালাতু কুরবান, আর নামাজ হচ্ছে নৈকট্য দানকারী জিনিস, আও কালা বুরহান, অথবা দলিল, এই নামাজ হবে দলিল কেয়ামতের মাঠে যে আপনাকে রক্ষা করবে। যদি নামাজ ঠিক হয় বাকি আমলও মাফি মুশকিল, কিন্তু নামাজ ভুল হলে, নামাজ যদি ব্যাঠিক হয় বাকি আমল ঠিক হলেও কোন উপায় থাকবে না। ইয়া কাব ইবনে উজরা আন্নাসু গাদিয়ান সুতরাং তুমি এরকম হইও না, তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তারপরে এইভাবেই অন্য হাদিসে আছে যে কাব ইবনে উজরার হাদিস, যেখানে ওই একই কথা বলা হয়েছে যে মিন উমারা একুনুনা মিন বাদি ফামান গাশিয়া আবওয়াবাহুম, আমার পরে কিছু শাসক দল হবে যারা ওই রকম যে বলা হলো আগে, নির্বোধ, অবোধ, তারপর বেকুফ, সুফাহা, এই শাসক দলের দরজায় যে যাবে, তার মানে তাদেরকে মেনে তাদের কাছে কিছু পাওয়ার লোভে তাদের দরজা আসা যাওয়া করবে, তারা যে মিথ্যা বলছে সেটাকে সত্য মনে করবে, আর তারা যে জুলুম অন্যায় করছে সেটাকে সমর্থন করবে, কারণ সমর্থন না করলে কিছু পাওয়া যাবে না। যদি এইরকম করে ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু, তাহলে সে আমার দলভুক্ত নয়, আমি তার কেউ নই, ওয়ালা ইয়ারিদু আলাল হাউজ, সে হাউজে আসতে পারবে না, ওয়ামান গাশিয়া আবওয়াবাহুম আও লাম ইয়াগশি ফালাম ইয়াসাদদিকহুম, আর যে ব্যক্তির বিপরীত হবে সে আমার হাউজে আসতে পারবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু সায়াকুনু বাদি উমারা ফামান দাখালা আলাইহিম ফাসাদদাকাহুম বিকাযিবিহিম ওয়া আনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু, একই হাদিস, যে যদি কেউ জালেম সরকারকে, জালেম শাসককে সমর্থন করে, তাদের অন্যায় সহযোগিতা করে, তাহলে সে আমার দলভুক্ত নয় এবং আমি তার কেউ নই। এই হল মোটামুটি কতকগুলি কথা, যে কথার ভিত্তিতে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তিরা আমার দলভুক্ত নয়। আমরা তিন পর্যায়ে আলোচনা শেষ করলাম যে কারা নবীর উম্মত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিকভাবে আল্লাহর নবীর উম্মত হতে পারি, সঠিকভাবে আল্লাহ নবীর উম্মত হওয়ার চেষ্টা করি এবং এই শ্রেণীর দর্শে বসে আমরা শিক্ষা গ্রহণ করি, আর এই সমস্ত এইভাবে দর্শের আয়োজন করি এবং আয়োজন করার মাধ্যমে আল্লাহর কাছে সওয়াবের ভাগ্যবান হতে পারি, যে আল্লাহর কাছে আমরা সওয়াব গ্রহণ করব, সওয়াব নব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।